দাগনবৈঞা উপজেলার অন্তর্গত বারাহিগুনি মাকসুদিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় ষষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার এবং আশেপাশের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতময় একটি দিনী মাহফিলে সালাতুল আসরের পর থেকে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে কোরআন সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে ওয়াজ মাহফিলে বসে কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সম্মানিত ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমার পরেও ইনশাআল্লাহ আরও একজন সম্মানিত শায়খ গুরুত্বপূর্ণ তাকরির গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এবং যতটুকু আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি কথা প্রত্যেকটি আলোচনার আমাদেরকে ভালো করে বোঝার এবং আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব বিষয়টি হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেন্দ্রিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করার গুরুত্ব সম্পর্কে এই বিষয়টি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সকলেরই কম বেশি জানা বিষয়, অর্থাৎ নতুন কোনো অপরিচিত কোনো বিষয় না, আমাদের জানা সবাইরই পরিচিত বিষয়গুলোই। তবে জানা বিষয়গুলোই বারবার আলোচনা করলে বারবার বলতে থাকলে এগুলো আমল করা সহজ হয়ে যায়, এই জন্যই আমরা জানা জিনিসগুলোই আমাদের সবারই যে জিনিসগুলো একেবারে জানা পরিচিত এরকম কথাগুলোই আমরা বারবার বলার চেষ্টা করি, বারবার আলোচনা করার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা অনুকরণ করা মানা এটার গুরুত্ব কোন পর্যায়ের এটা মোটামুটি আমরা এখানে যারা এসেছি যারা শুনতেছি সবাই জানি। আমরা যখন ইমান আনি কোন কালেমাটা পড়ে আমরা ইমান আনি বলেন তো দেখি। জি বলে আমরা তো নতুন করে ইমান আনা লাগে নাই, তাহলে জানবো কিভাবে কোন কালেমা পড়ে ইমান আনতে হয়? যদি নতুনভাবে ইমান আনতে হইতো নতুন করে ইসলাম গ্রহণ করতে হতো তাহলে আমাদেরকেও সেই কালেমাটা পড়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিনের মহা নিয়ামত। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মতো মহা নিয়ামতটা সহজেই আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন। এই জন্য আমাদেরকে বেশি কষ্ট করে খুঁজে খুঁজে আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হয় নাই। কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে তখন যেই কালেমাটা পড়ে ইসলাম গ্রহণ করে, এই কালেমাটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আল্লাহর কোন বান্দা যখন ইসলামে প্রবেশ করে, ইমানের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের মধ্যে প্রবেশ করে, তখন এই স্বীকারোক্তি দিতে হয়, এই শাহাদা দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং আমি যে আল্লাহকে মাবুদ মেনে নিলাম, আমার জীবনের একমাত্র মাবুদ বানাই নিলাম, সেই মাবুদ, সেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদাহু, তিনি একক ক্ষমতার মালিক, তিনি এককভাবে সমস্ত ইবাদতের মালিক, তিনি বান্দার সব রিজিকের একমাত্র রিজিক দাতা, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র বিশ্ব জাহান সারা দুনিয়া আসমান জমিন পরিচালনার একমাত্র ক্ষমতার অধিকারী, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, এ সকল ক্ষেত্রে তার কোনো ধরনের শরীক নাই, কোনো ধরনের অংশীদারিত্ব নাই। কোন ব্যক্তি যদি এতটুকু পর্যন্ত ইমানের স্বীকৃতি দেয়, এই লোক ইমানদার হবে কিনা? প্রথম থেকে এই পর্যন্ত ওয়াহদাহু লা শারীকা লাহু এই পর্যন্ত স্বীকৃতি দিল, এর পরে দিল না, ইমানদার হবে? তাহলে ইমানদার হতে হলে এর পরের অংশেরও স্বীকারোক্তি দেওয়া লাগবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ, আমি আরো সাক্ষ্য দিতেছি আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক যে মানুষটা, আব্দুহু ওয়া রাসূলুহু, এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহর একজন বান্দা। আবার এই মানুষটা শুধু আল্লাহর বান্দা নন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে মনোনীত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি ঈমান আনতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া বাধ্যতামূলক। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেওয়া ছাড়া আল্লাহর জমিনে কোনো মানুষ মুমিন হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাবুদ নেওয়ার, মাবুদ মেনে নেওয়ার সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার শর্ত আরোপ করেছেন। এই শর্তটা আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আরোপ করেছেন, দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ মেনে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটা কিভাবে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ধরনটা কেমন হবে, কিভাবে বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একজন গোলামের মাধ্যমে, একজন বান্দার মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়ে দিবেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষের কাজ হইল ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে রাসূল পাঠাই একমাত্র এই জন্যই, লিয়ুতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর নির্দেশ ক্রমে দুনিয়ার মানুষ আমার ওই রাসূলের আনুগত্য করবে, আমার রাসূলকে মেনে চলবে। সুবহানাল্লাহ, আমার রাসূলকে মানবে, আমার রাসূলের ইতাআত করবে, এই জন্যই জমিনে আমি রাসূল পাঠাই থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়ার মানুষ তাকে মানবে, তার আনুগত্য করবে, তার দেখানো পদ্ধতিতে দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। এজন্য একজন মুমিনকে জানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সম্পর্কটা কি হবে আপনারা দেখি। এতবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, মুহাম্মদ বলি, কেউ মুখে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির করেন না। কি বলা লাগে না নাকি? এটা বলা লাগে। এই জন্য যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে ততবার কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো দরুদের মধ্য থেকে একেবারে সংক্ষিপ্ত দরুদ। কমপক্ষে এতটুকু বলতে হবে, কারণ হাদিসের পাতায় পাতায় দেখবেন যত জায়গায় আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سمعت النبي صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول যতবার এসেছে রাসূলুল্লাহ, যতবার এসেছে নবী, যতবার এসেছে মুহাম্মদ, প্রত্যেকবার এসেছে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে যদি দরুদ পড়া না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বাথিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই মানুষটা বখিল, ওই মানুষটা কৃপণ, যেই মানুষটার সামনে আমি নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু মানুষটা আমি নবীর উপরে কোনো দরুদ পড়ে নাই, আমি নবীর উপরে দরুদ পড়ে নাই, এই মানুষটা বখিল মানুষ, কৃপণ মানুষ। কারণ এই লোক দোয়া করতেও কৃপণতা করে, দোয়া করতেও বখালতি করে, আমি নবীর জন্য সে দোয়া করে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া ঈমানের বহিঃপ্রকাশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ। এই জন্য আল্লাহ পাক সরাসরি মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশি বেশি করে আমার নবীর উপরে সালাম পেশ করো। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম বেশি বেশি করে পেশ করতে হবে। দরুদ এবং সালাম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবাদত বানাই বানাই করা যায় নাকি? এবাদত বানাই বানাই করা যায় না। এবাদত কিভাবে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে এবাদত করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই এবাদত কিভাবে করতে হবে সেটা দেখাই দেন। তাহলে দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিবেন এই দরুদটা কিভাবে কেমনে পড়তে হবে, পেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঠিক সেইভাবে পড়েছেন, সেইভাবে দরুদ পেশ করেছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনেরা ওই সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে যেভাবে দরুদ পেশ করেছেন, কিয়ামত পর্যন্ত মুমিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই পদ্ধতিতেই দরুদ পেশ করবে। ওই পদ্ধতির বাহিরে গিয়ে নিজেদের মন গড়া কবিতা বানিয়ে, গান বানিয়ে বানিয়ে দরুদ পেশ করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা আন-নিসা 115 নম্বর আয়াত, ওয়ামাই ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, হেদায়েত মানুষের সামনে প্রকাশ হয়ে যাওয়ার পরে কোন ব্যক্তি যদি আমার নবীর সুন্নত নিয়ে, আমার নবীর কোন আদর্শ নিয়ে দ্বিধা সংকোচে ভুগে, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের তরিকা বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকার অনুসরণ করে, অন্য কোন পদ্ধতির এত্তেবা করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেই দিকে সে যেতে চায় আমি আল্লাহ তাকে সেই দিকে ফিরিয়ে দিই, ওয়া নুসলিহি জাহান্নাম, পরিণতিতে লোকটাকে আমি জাহান্নামে পাঠাই দিই, নাউযুবিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে দরুদ পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে দরুদ শিখাইছেন, ওই পদ্ধতির বাহিরে গিয়ে যত সুন্দর, যত মজাদার, যত চমৎকার, যত রকমের দরুদ আমি বানাইতে পারি, ওই দরুদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আমি অনেক সুন্দর সুন্দর দরুদ বানাই দিতে পারবো এবং আপনারা অনেক মজা করে, সুন্দর করে, গান করে, সুর করে ওই দরুদ পড়তে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদ কবুল করবেন না। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, দরুদ পড়া একটা ইবাদত, দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দরুদ পড়ার সময়, দরুদ পেশ করার সময় আগে একটু যাচাই করে নেবেন, এই দরুদটা কে বানাইলো, এটার আবিষ্কারক কে, এটা কোন দেশের আবিষ্কার, এই দরুদটা কি মদিনা থেকে আবিষ্কার, মক্কা থেকে আবিষ্কার, নাকি ইরান থেকে আবিষ্কার, এটা একটু দেখে নিতে হবে। এই দরুদটা কে বানাইলো দেখে নিতে হবে, এই দরুদটা কত সালে বানাইলো দেখে নিতে হবে, এই দরুদটা আমার নবীর যুগে, আমার নবীর সাহাবীদের যুগে এই দরুদটা ছিল কিনা, সাহাবায়ে কেরাম এই পদ্ধতিতে দরুদ পড়েছেন কিনা। যদি পড়েন আমাদের জন্য পড়া ইবাদত, আর যদি না পড়েন আমাদের জন্য অত সুন্দর দরুদ ইবাদত হইতে পারে না। বর্তমানে আমরা দরুদের নামে বানাই বানাই গান গাই, অসংখ্য কবিতা গাই, কবিতা গাই, আর মূর্খ মানুষগুলো, আমরা সম্মানিত জাহেল ভাইগুলো, আমরা বুঝি না যে এটা কবিতা না, এটা দরুদ না মিলাদ। তিন জিনিস তালগোল পাকানো হয়ে গেছে, কোনটা দরুদ, কোনটা মিলাদ, কোনটা কবিতা, এটাই বুঝতে পারি না। দরুদ, মিলাদ, কবিতা, তিন জিনিস একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে। এখন সাধারণ মানুষ মনে করে, মনে হয় এগুলো এক একটা দরুদ, আমার নবীর উপরে দরুদ পড়তেছি অসুবিধা কি? সাধারণ জনগণ, সাধারণ মুসলিম মনে করে আমার নবীর উপরে দরুদ পড়ি এখানে অসুবিধাটা কোথায়? আমিও বলি ভাই, আল্লাহর নবীর উপরে দরুদ পড়বেন কোনো অসুবিধা নাই, আল্লাহর নবীকে ভালোবাসার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার সবচেয়ে বড় দলিল, সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি বেশি বেশি দরুদ পড়বেন। কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা দরুদ, কোনটা মিলাদ, কোনটা কবিতা, এটা বোঝা লাগবে। আপনি বাজারে গরু কিনতে গেছেন, কোনটা বলদ গরু, কোনটা গাই গরু, এটা আপনাকে চিনতে হবে। দুধ খাওয়ার জন্য গরু কিনতে গেছেন, বলদ গরু কিনে বসে আছেন, প্রতিদিন 2 কেজি করে দুধ খাইবেন। বাজারে গেছেন, এখানে পাশে গরুর বাজার কোনটা? পাঁচগাছিয়া বাজারে গেছেন, কি কিনবেন? গরু কিনবেন। ডেলি যাতে কমপক্ষে 2 কেজি 2 লিটার দুধ পাওয়া যায়। এখন আপনি কোন গরুতে দুধ পাওয়া যায়, কোন গরুতে দুধ পাওয়া যায় না সেটাই জানলেন না, বাজারে ঘুরেন আর মোটা তাজা বলদ গরু দেখতেছেন, ষাট গরু দেখতেছেন দুধ খাওয়ার জন্য, বাড়িতে কিনে নিয়ে আসছেন, এখন বাড়িতে এসে চেষ্টা করতেছেন দুধকে পাওয়ার জন্য, দুধের জন্য কোন দুধ পান না। বলেন যে আহারে এতগুলো টাকা দিয়ে কিনলাম, এক পোয়া দুধও তো পাই না। দুধ দরকার ডেলি 2 কেজি, কিনে নিয়ে আসছেন একটা ছাগল, ছাগলের থেকে 2 কেজি দুধ পাইবেন? ছাগলের দুধ আর কত দূরে পাওয়া যায়। তাহলে আমার কতটুকু প্রয়োজন, কোন গরু প্রয়োজন, গাই গরুর আলামত কি কি, কিভাবে দেখলে বুঝবো আমি এটা গাই গরু, কিভাবে দেখলে বুঝবো এটা বলদ গরু, ষাট গরু, এটার জ্ঞান অর্জন না করলে আপনি জীবনেও দুধ খাইতে পারবেন না। আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহর নবীকে মহব্বত করবেন, আল্লাহর নবীর আশেক রাসূল হইবেন, কিন্তু কোনটা দরুদ, কোনটা কবিতা, কোনটা মিলাদ জানলেন না, সারা জীবন পড়িও জীবনে একবারও দরুদ পড়া হইল না। আপনি সঠিকভাবে জানতে হবে কোনটা দরুদ। দরুদ পড়া ইবাদত, আল্লাহ পাক সরাসরি দরুদের নির্দেশ দিয়েছেন। ইবাদত কেউ বানাইতে পারে না, ইবাদত বানানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। ইবাদত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিবেন। তাহলে যেটা দরুদ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদত শিখান নাই, এরকম কোন ইবাদত জমিনে আছে নাই, সমস্ত ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিছেন। তাহলে দরুদ শিখাইছেন না? আবার মিলাদ, মিলাদও আপনি করবেন, মিলাদও একটা ইবাদত। মিলাদটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন। সন্তানেরা যেমন দীর্ঘদিন 9 মাস 10 মাস মায়ের পেটে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিলেন, ছিলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে কোরআনে কারীমের অনেক আয়াতে কারীমা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহিহ হাদিস রয়েছে। এই আয়াতগুলো হাদিসগুলো আলোচনা করেন, বয়ান করেন আর শুনেন, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে কোরআনের আয়াতগুলো এসেছে, যে সহি হাদিস গুলো এসেছে, এইগুলো আলোচনা করেন, বয়ান করেন, কোরআনের আয়াত গুলো মানুষকে শুনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস গুলো শুনান, এটার নাম মিলাদ, এটা ইবাদত। আবার কিছু আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা, কবিতাটা ইবাদত নয়, কবিতা ইবাদত না। কবিতা যদি শিরক মুক্ত হয়, কবিতার ভিতরে যদি কোনো শিরক না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় যদি কোনো ব্যক্তি কবিতা লেখে, কবিতা বলে, এটাও কোনো গুনাহের কাজ না, এটাও কোনো খারাপ কাজ না, কিন্তু এটা ইবাদত না, এটা হলো কবিতা। এটা যে কেউ বানাইতে পারে, আমিও কবি হইতে পারি, আপনিও কবি হইতে পারেন, আপনিও লিখতে পারেন, আমিও লিখতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু কবিতাকে কখনো এবাদত বানানো যাবে না, এবাদতকে কখনো কবিতা বানানো যাবে না। এবাদত এবাদত, কবিতা কবিতা। কিন্তু আমাদের সমস্যা হয়েছে, কবিতাকে এনে দরুদ বানাইছি, কবিতাকে এনে মিলাদ বানাই দিছি, বলদ গরু কিনিয়ে আনে দুধ খাওয়ার চেষ্টা করতেছি, কবিতা দিয়ে কিছু সুন্দর সুন্দর কবিতা বানাই দিয়ে সেই কবিতাগুলোকে আমরা দরুদ বানাই ফেলছি। কেউ মনে করি দরুদ, কেউ মনে করি মিলাদ, আসলে কবিতা দরুদও না, কবিতা মিলাদও না। যেই কবিতা বাংলার গড়ে গড়ে, বাংলার আকাশে বাতাসে উড়ে, যেই কবিতা ছাড়া এই দেশে কোনো ওয়াজ মাহফিল হয় না, যেই কবিতা ছাড়া দোকান উদ্বোধন হয় না, যেই কবিতা ছাড়া বাড়ি উদ্বোধন হয় না, যেই কবিতা ছাড়া ঘর উদ্বোধন হয় না, যেই কবিতা ছাড়া বিয়ে উদ্বোধন হয় না, যেই কবিতা ছাড়া কবরে মানুষকেও রাখা হয় না, এরকম একটা কবিতা বাংলার গড়ে গড়ে, রাস্তায় রাস্তায়, মসজিদে মসজিদে শোনা যায়, দোকানে দোকানে শোনা যায়, সেটা কোনটা বলেন তো দেখি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কি মহব্বতের সুরে আমরা পড়ি! আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, মহব্বতের সাথে পড়া দোষনীয় বিষয় না, কিন্তু এটা হলো একটা কবিতা, এটা কোনো দরুদও না মিলাদও না। কবিতারে যদি দরুদ বানান, এবাদত বানান, কবিতারে যদি মিলাদ বানান, এটা আপনি খামাখা কষ্ট করে বেড়াইতেছেন, বরং এটা উল্টা এবাদত বানানোর অপরাধে আপনি অপরাধী। আপনি এবাদত বানাই নিচ্ছেন একজন কবির কবিতাকে, আপনি কবিতা হিসাবে সাধারণভাবে পড়তে পারেন। আমরা কত কবির কবিতা পড়ি না, কবি নজরুলের, আমাদের জাতীয় কবির কবিতা পড়ি না, তারপর আরো কত কবির, মুসলিম ও মুসলিম কত কবির কবিতা পড়ি, এটাকেও আপনি কবিতা হিসাবে পড়তে পারেন। কিন্তু এই কবিতার মধ্যে যদি আপনি বিশ্বাস করে বসে থাকেন, না এটা দরুদ, যদি বিশ্বাস করেন এটা মিলাদ, যদি বিশ্বাস করেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কবিতা লিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে পাই গেছে, আমিও যদি এই কবিতা পড়ি আল্লাহর নবীর স্বপ্নযোগে পাই যাবো। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখার সময় তিন লাইন লিখছে, আর এক লাইন নাকি মনে আসে না, তিন লাইন পর্যন্ত লিখে আর লিখতে পারে না। এখন কি করবে, রাত্রে বেলায় ঘুমাই রয়েছে, খালি তিন লাইন পড়তে আছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি, এরপরে কি হবে আর জানি না, মিলাইতে পারি না। আল্লাহ রাসূল নাকি স্বপ্ন যুগে এসে বলে দিছেন সাল্লু আলাইহি ওয়া আলিহি, কি সুবহানাল্লাহ, না নাউযুবিল্লাহ, না আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল বলে দিছেন, এটা জানলাম কেমনে আমরা, কে বললো আমাদেরকে? শেখ সাদী রহমতুল্লাহ নিজে বলছে যে আমি, আমার আল্লাহ রাসূল বলে গেছে, তাহলে জানলো কেমনে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এটা বলে দিয়ে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ইবাদত দুনিয়াতে অসম্পূর্ণ রাখেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দরুদ, কোনো সালাম, কোনো ইবাদত জমিনে অসম্পূর্ণ রেখে যান নাই, সকল ইবাদত শিখাই দিয়ে গিয়ে উম্মতকে বলছেন লাকাদ তারাক্তু বিহা নাকিয়াতান বাইদা, আমার উম্মত, তোমাদেরকে আমি একেবারে স্বচ্ছ, একেবারে শুভ্র, পরিচ্ছন্ন দিনের উপরে রেখে যাইতেছি, যেখানে কোনো অন্ধকার নাই, কোনো অস্পষ্টতা নাই। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিবেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় পরিপূর্ণ করে দিয়েছেন। কোন ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্পূর্ণ রাখেন নাই যে পরবর্তীতে শিখাই দিবেন। এই জন্য আমার ভাইরা আমার বোনেরা কষ্ট করব, কষ্টটা যাতে কাজে লাগে এই জন্য জেনে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বো, এটা একটা বড় ইবাদত। আমার ভাইরা এবং বোনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবাদত শিখবে, দুনিয়ার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আকীদা শিখবে, আমল শিখবে, মুআমালাত শিখবে, আখলাক শিখবে, দুনিয়ার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সব আদর্শ গ্রহণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সূরা আল আহজাবের ২১ নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানাহ। সুবহানাল্লাহ, আমার রাসূলের ভিতরে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ রেখেছি, সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য আমার রাসূলের ভিতরেই আছে। আমার রাসূলের বাহিরে গেলে, আমার রাসূলের সুন্নতের বাহিরে গেলে কোনো উত্তম আদর্শ খুঁজে পাওয়া তোমাদের জন্য সম্ভব না। যদি দুনিয়ার মানুষ উত্তম আদর্শ খোঁজো, সুন্দর আদর্শ খোঁজো, তাহলে তোমরা আমার রাসূলের মধ্যে পাবা। তাহলে আকীদার অনুসরণ করতে হবে কার, ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করতে হবে কার, মুআমালাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে অনুসরণ করতে হবে কার, কথা বলে না, আখলাকের ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে অনুসরণ করতে হবে কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে জীবনের সর্বক্ষেত্রে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি, ফাকাদ ফাসা ফাউসান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তার দুনিয়াও সফল আখেরাতও সফল। সুবহানাল্লাহ, এজন্য আমার ভাইরা এবং বোনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের একটা দুটা ক্ষেত্রে নয়, জীবনের সর্বক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ হলো ইবাদতের ক্ষেত্রে একমাত্র মাবুদ মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, এটা আল্লাহর তাওহীদ। অনুসরণের ক্ষেত্রে, অনুকরণের ক্ষেত্রে, আল্লাহর দ্বীন মানার ক্ষেত্রে একমাত্র অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ক্ষেত্রেও তাওহীদ হলো এত্তেবার তাওহীদ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আকীদা আমাদেরকে শিখাইছেন সেই আকীদার অনুসরণ করতে হবে। প্রথম নম্বরে অনুসরণ করতে হবে কিসের, কথা বলে না, আমার কথা বুঝতেছেন? এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুসরণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের সাথে আমার বিশ্বাসটা, আমার আকীদাটা মিলাইতে হবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে, বিশ্বাসের সাথে আমার আকীদাটা মিলে যায়, তাহলে বুঝতে হবে আমি ঈমানদার, আমার আকীদা সহি, আমি বিশুদ্ধ আকীদার অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে, বিশ্বাসের সাথে যদি আমার বিশ্বাসটা না মিলে, বুঝতে হবে আমি এখনো ঈমানদার হতে পারি নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত অতি শীঘ্র 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, সব দল, সব বিভক্তি, সব জাহান্নামে যাবে শুধুমাত্র একটা মিল্লাত ছাড়া। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, কারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা ওই দলটা, ওই মিল্লাতটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই আকীদা বিশ্বাস পোষণ করি, এই আকীদার উপরে যারা থাকবে তারাই হলো সেই নাজাত প্রাপ্ত মিল্লাত। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, প্রথম নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার আকীদা মিলাইতে হবে, আমার বিশ্বাস আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস মিল আছে কিনা দেখতে হবে। যদি আমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের মিল না থাকে, তাহলে বুঝতে হবে আমার বিশ্বাসটা আবু জাহেলের বিশ্বাসের সাথে মিলে গেছে। আমার আকীদার সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার মিল না থাকে, বুঝতে হবে আমার আকীদা আব্দুল্লাহ বিন উবাইর আকীদার সাথে মিলে গেছে। আমার আকীদার সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার মিল না থাকে, তাহলে বুঝতে হবে আমার আকীদা ওই আখনাস ইবনে সুরাইক, আবুল আহাব, আরো বড় বড় কুফার মুশরিকিন যারা ছিল তাদের আকীদার সাথে মিলে গেছে। এই জন্য আমার আপনার আকীদাটা প্রথম সহি করতে হবে, বিশুদ্ধ করতে হবে। এক নম্বর কাজ আমাদের আকীদা সহি করা, আকীদাকে বিশুদ্ধ করা, আকীদাকে পরিচ্ছন্ন করা, আকীদাটাকে মিলাইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদ আর আহমাদের মাঝে এক করেন নাই, আহাদ আর আহমাদ এক করেন নাই, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন কি এক না আলাদা? আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আব্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর গোলাম, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন মাবুদ। এখন যদি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আহমদকে, আহাদ আর আহমদকে যদি এক বানাই ফেলি, যদি বলি আহাদের মধ্যে আর আহমদের মাঝে কোনো পার্থক্য নাই, পার্থক্য হলো শুধুমাত্র একটা মিমের পর্দা, মিমের পর্দা উঠে গেলে আর কোনো পার্থক্য থাকে না, আহাদ আর আহমদ এক হয়ে যায়, এই আকীদা শিরকি আকীদা, কুফরি আকীদা। এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে মিলে নাই। এরকম আকীদা যদি কারো থাকে, বুঝতে হবে তার আকীদাটা, তার বিশ্বাসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে না মিললে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে না মিললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাহলে আমি আশেক রাসূল দাবি করতে পারবো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবো না। আশেক রাসূল দাবি করতে পারবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাউজে কাউসারের পানি পাবো না। কারণ কি? আমার আকীদার সাথে, আমার বিশ্বাসের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসটা মিলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন, আমার উম্মত শোনো, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, খ্রিস্টানরা যেমন, নাসারারা যেমন, ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে যেমন সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে, খবরদার তোমরা আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করিও না, অতিরঞ্জন করিও না, আমি নবীকে খ্রিস্টানদের মতো এরকম অতিরঞ্জন করে খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর ছেলে বানাই দিছে, খবরদার আমাকে এরকম অতিরঞ্জন করে করে আল্লাহর জাতি নূরের তৈরি, আল্লাহর অংশ, আল্লাহর ভিতরে আমি ঢুকে গেছি, আমার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, এই জাতীয় কুবিশ্বাস, কুফরি বিশ্বাস খবরদার আমার উম্মত কখনো করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি আরো ঘোষণা দিলেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতি আনসালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহর কসম করে বলছে, আমি নবী পছন্দ করি না, আমি নবী ভালোবাসি না, আমি নবী চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই মর্যাদা, যেই পজিশন, যেই মানজিলা, যেই অবস্থান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই অবস্থান থেকে আমাকে আরো উপরে তুলে ফেলবা, আরো উপরে নিয়ে যাইবা, আল্লাহর কসম আমি নবী এটা পছন্দ করি না। আমাকে আল্লাহ বানাইলেন মাটি দিয়ে, মানুষকে আল্লাহ যেভাবে বানায় এরকম ভাবে বানাইলেন, তোমরা অতিরঞ্জন করতে করতে নিয়ে গেলা আমাকে আল্লাহ বানাইছে নূর দিয়ে। কয় খালি নূর না, আল্লাহর জাতি নূর দিয়ে, আল্লাহর অংশ নাউজুবিল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অতিরঞ্জন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অতিভক্তি করতে গিয়ে শিরকের পর্যায়ে পৌঁছে যাওয়া। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, প্রথমে আমার আপনার আকীদাটা মিলাইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমার প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল মিলাইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে ওযু করছেন, আমার ওযুটাও হইতে হবে সেই রকম। কি বলেন? আমার ওযু আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু যদি না মিলে কোনটা বাদ? কাটটা বাদ হবে, আমারটা বাদ। আমার গোসল আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল যদি না মিলে আমার গোসল বাদ, আমার গোসল হবে না। আমার নামাজ আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যদি না মিলে আমার নামাজ বাদ। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলাইতে হবে। যদি না মিলে তাহলে আমার ইবাদত বাদ, আমার ওই আমল বাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেন, মান আমিনা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন লোক যদি এমন আমল করে যেই আমল আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, এরকম আমল করলে ওই আমলটা বাতিল, ওই আমলটা ফাহুয়া রাদ্দুন, ওই আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে আমি যা আমল করব প্রত্যেকটা আমল হতে হবে কার মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আমার যত লেনদেন হবে, মুআমালাত হবে, উঠা বসা হবে, এটাও হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমি বাজারে বেচা কিনা করতে যাব, ওজনে বেশি দিব না কম দিব? কথা কয় না, যতটুকু পরিমাণ সঠিক। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আল্লাহ পাক বলেন সঠিকভাবে ওজন করো। সঠিক ওজনে কোনো প্রকারের গোজামিল না দিয়ে, কোনো প্রকারের ফাঁকি না দিয়ে, ধোকাবাজি না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যবসা করতে বলেছেন ওই পদ্ধতিতেই ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে মানুষের সাথে উঠা বসা করেছেন, লেনদেন করেছেন, মুআমালাত করেছেন, ওই পদ্ধতিতে মানুষের সাথে উঠা বসা, লেনদেন, মুআমালাত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সাথে দেখা হইতো তখন কি করতেন? সালাম দিতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআমালাত ছিল মানুষের সাথে দেখা হইলে সালাম দেওয়া, সালাম করা, আগে সালাম দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআমালাত ছিল মানুষকে সালাম দেওয়া, সালামের মাধ্যমে আপন করে নেওয়া। আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হই, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হই, আমারও আদর্শ হবে আমি মানুষকে দেখলে আগে সালাম দিব, মানুষের দিকে হাতটা বাড়াই দিব, মুসাফাহা করব, মানুষকে দিনের দাওয়াত দিব, সুন্দর সুন্দর কথা বলবো, মানুষের সাথে সম্পর্কটা আমার গভীর করব, এমন করব না সালাম তো দিব না দিব না, সালাম দিলেও সালামের জবাব না দিয়ে আরেকদিকে চলে যাব না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালাত ছিল না। আখলাকটাও হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আজকে আমরা যখন সুন্নতের কথা বলি শুধুমাত্র মনে করি, মনে হয় এবাদতের মধ্যেই সুন্নত, অন্য জায়গায় সুন্নত লাগে না। আজকে আমাদের আখলাকের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, আমাদের আখলাক আজকে বদ্দিনী আখলাক, কুফফারদের আখলাক, মুশরিকদের আখলাকে ভরপুর হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সাথে আখলাকের সাথে আমাদের এই যারা সুন্নতের অনুসারী, যারা সুন্নি, যারা আশেকের রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরিফ, কোমল হৃদয়ের অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আখলাক ছিল, তিনি কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, কোমল মানুষ ছিলেন। আল্লাহ পাক কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করে প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট অনুগ্রহ, আল্লাহ পাকের বিরাট ফজল ও করম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোমল হৃদয়ের অধিকারী বানাইছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদু মিন হাওলিক, আল্লাহ পাক বলেন আল্লাহর কত অনুগ্রহ আপনাকে কোমলবাসী মিষ্টবাসী বানাইছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কর্কশবাসী বানাইতেন, কঠোর হৃদয়ের অধিকারী বানাইতেন, লানফাদু মিন হাওলিক সকল মানুষ আপনার থেকে দূরে সরে যেত, আপনার দ্বারে কাছে কোনো মানুষ আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কোমল হৃদয়ের অধিকারী। ইহুদি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আসসালামু আলাইক, হে মুহাম্মদ তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জবাব না দেওয়ার আগেই আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া আলাইকাল লানা, তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক, তোমার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, কারণ তুমি আল্লাহর নবীকে বদদোয়া দিয়েছো, আল্লাহর নবীকে ধ্বংসের দোয়া করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে থামো, খবরদার, ইন্নাল্লাহ রফীকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ রাব্বুল আলামিন কোমল, আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেকটা কাজে কোমলতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোমলতাকে পছন্দ করেন, আল্লাহ কোমল। সুতরাং আয়েশা তুমি কর্কশ হৃদয়ের অধিকারী, কঠোরবাসী হবে না। লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীলবাসী ছিলেন না, কর্কশবাসী ছিলেন না, মানুষকে কখনো মন্দ আচরণ করতেন না। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায় কোমল ছিলেন। কিন্তু আজকে আমাদের আখলাক হল কর্কশ, রূঢ়, খারাপ ব্যবহার, খারাপ আচরণ। আচরণের মধ্যে সুন্নত নাই, কথাবার্তার মধ্যে সুন্নত নাই। আমরা একজন আরেকজনকে গায়েল করার জন্য আমার মতের সাথে না মিললে তার বিরুদ্ধে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা গালিগালাজ করি, কথাবার্তা বলি, খারাপ আচরণ করি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল কোমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল রহমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়াবান, দয়াশীল, সমস্ত মানুষকে তো দয়া করতেন করতেন, আল্লাহর অন্যান্য মাখলুককেও দয়া করতেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনা, আন্না রাজুলান বালা ফিল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক লোক প্রস্রাব করে দিল, সাহাবায়ে কেরাম তার দিকে বড় চোখ করে তাকাচ্ছেন, তাকে ধরার জন্য, তাকে বাধা দেওয়ার জন্য লোকেরা দৌড়াই আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা এই লোকটাকে কিছু বলিও না, লোকটা সুন্দর করে ভালো করে প্রস্রাব করে নিক। মসজিদের নববীর ভিতরে প্রস্রাব করে দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের বাধা বিপত্তি তো দেন নাই, বরং সাহাবীরা বাধা দিতে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার বাধা দিও না, লোকটা প্রস্রাব করে নেই, লোকটা প্রস্রাব শেষ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটারে দিয়ে মসজিদে প্রস্রাবগুলো পরিষ্কারও করার নাই। আরেকজনকে বললেন যে এই প্রস্রাবের উপরে এক বালতি পানি ঢেলে দাও, আল্লাহ আকবার, এই প্রস্রাবটা পরিষ্কার করে দাও, পানি ঢেলে দাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে কোনো খারাপ আচরণ করলেন না, এই লোকটার প্রতি কোনো ধরনের কর্কশ খারাপ ব্যবহার করলেন না, লোকটাকে ডেকে বুঝাই দিলেন, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ ওয়া তিলাওয়াতিল কোরআন ওয়াস সালাত, এটা তো আল্লাহর মসজিদ, এখানে আল্লাহর জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, সালাত হয়, এই জায়গা প্রস্রাব করার জায়গা না। সুবহানাল্লাহ। আজকে আমরা দেখা যায় একজন আরেকজনের মাহফিল বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে, একজন আরেকজনের মাহফিলে বাধা দেওয়ার জন্য চেষ্টা করে, বরং আজকে মুসলিমের মাহফিল বাধা দেওয়ার জন্য মুশরিক দরকার হয় না, কাফের দরকার হয় না, মুসলিমেরাই মুসলিমের মাহফিল বাধা দেওয়ার জন্য চেষ্টা করে, বিভিন্ন অপপ্রচার চালায়, তারপরে আপনার পোস্টার লাগালে পোস্টারের উপরে যায় আরেকবার পোস্টার মারে, তারপরে ব্যানার লাগালে ব্যানার তুলে ফেলে, গেট লাগালে গেট তুলে ফেলে, এরকম বিভিন্ন জায়গায় হয় বাংলাদেশে, হয় না? অথচ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। আমার সাথে কারো দ্বিমত থাকতেই পারে, আমার মতের সাথে সবাই দুনিয়ার সব মিলে যেতে হবে এমন জরুরি বিষয় নয়। এই দ্বিমত, বিভিন্ন রকমের মত, এটা 1400 বছর ধরে ছিল, এখনো আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমার মতের সাথে না মিললে যে তাকে কথা বলতে দেওয়া যাবে না, ওয়াজ করতে দেওয়া যাবে না, আলোচনা করতে দেওয়া যাবে না, এটা ইসলামের আদর্শ নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। এই দেশে আমরা যত মুসলমান বসবাস করি, সবাই নিজেদেরকে সুন্নি দাবি করি, সবাই সুন্নি বলি না, বাংলাদেশে সুন্নির বাহিরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে বাংলাদেশে কোনো মুসলমান নাই, সব মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাত, সব মুসলিম সুন্নি, প্রত্যেকের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ, আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দোলন, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে সবাই সুন্নতের অনুসারী, এই কেমন সুন্নতের অনুসারী, যেই সুন্নতের অনুসারী ওয়াজ মাহফিলে বাধা দেয়, যেখানে কোরআনের আলোচনা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোচনা হবে, অথচ আহলে সুন্নতে বাধা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখেন এক আটার স্তূপের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি হাত ঢুকাই দিলেন, ভিতরে হাত দিলেন, হাত দিয়ে দেখেন ভিতরে আটাগুলো ভিজা, উপরে খুব শুকনা, ভিতরে ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার, এটার ভিতরে এরকম ভিজা কেন, উপরের দিকে খুব সুন্দর শুকনা, ভিতরে ভিজা কেন? লোকটা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে ভিজে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহারে বৃষ্টি, এই মজার বৃষ্টি তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, কি সুন্দর বৃষ্টি, যে উপরে ভিজাইলো না ভিতরে ভিজাই দিছে, উপরে দি শুকনা ভিতরে ভিজা, এ কেমন বৃষ্টি, এ কেমন আহলে সুন্নাত, এ কেমন আশেখ রাসুল, যেই আহলে সুন্নাত সুন্নতের কথা বলতে বাধা দেয়, যেই আশেখ রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা সুন্নতের কথা বলতে বাধা দেয়, এ এক অভিনব আহলে সুন্নাত, এক অভিনব আশেখ রাসুল। অথচ যেখানে কোরআনের কথা হবে, সুন্নার কথা হবে, সমস্ত আহলে সুন্নাত সমস্ত আশিক রাসূল সেখানে সহযোগিতার জন্য এগিয়ে আসার কথা। আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুকরণ শুধু খালি কয়েকটা আমলের মধ্যে না, খালি পাগড়ির মধ্যে সুন্নতের অনুসরণ না। পাগড়িটা কোন কালারের হবে? সবুজ কালারের পাগড়ি লাগাই হয়ে গেলাম সুন্নি। সবুজ পাগড়ি, আহারে আমার নবী সবুজ পাগড়ি পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত রঙের পাগড়ি পড়ছেন, বিভিন্ন রকমের পাগড়ির দলিল আছে। কালো রঙের পাগড়ির দলিল আছে, সাদা রঙের দলিল আছে, আরো বিভিন্ন রঙের আছে, কিন্তু সবুজ রকমের সবুজ কালারের পাগড়ি পড়ছেন এরকম কোন সহি হাদিস নাই। আচ্ছা যাই হোক, জান্নাতীদের পাগড়ি সবুজ হবে এরকম হাদিসে বর্ণিত আছে, এই জন্য আমি সবুজ পাগড়ি পড়লাম। এই পাগড়ির ক্ষেত্রে সুন্নতের অনুসরণ, আমার অন্যান্য পোশাক আশাকের ক্ষেত্রে সুন্নত, আমার আখলাকের ক্ষেত্রে সুন্নতের দরকার আছে না? আখলাকের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা লাগবে। সুন্নি হতে গেলে, সুন্নতের অনুসরণকারী হতে গেলে আখলাকটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বানাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুহদিয়াত বড় আখলাক ছিল। জুহদিয়াত মানে অল্পে তুষ্ট থাকা, দুনিয়াকে দুনিয়ার মতো ছিনা, আখেরাতকে আখেরাতের মতো ছিনা। কিন্তু দুনিয়া নবী সরসালাম যেভাবে চিনেছেন সেইভাবে চিনলাম না, এমনি হইলাম আহলে সুন্নাত। আমি এক জায়গায় এক দরবারে গেলাম, যাই দেখি দরবারে চা পান করার জন্য, আমাকে মেহমানদারি করার জন্য যে চা আনছে, চা গুলো কাঠের পেয়ালার মধ্যে। কিসের পেয়ালা? কাঠের পেয়ালা। তারপরে প্লেট আনলো বিভিন্ন স্টাইলের, মানে যেগুলো বর্তমান বাজারে মার্কেটে নাই, এই ধরনের প্লেট, এই ধরনের গ্লাস। কি ব্যাপার জিজ্ঞেস করলাম, এগুলো কই ফেলেন? কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী এরকম গ্লাসে খাইতেন, এরকম প্লেটে খাইছেন, এই জন্য সুন্নতি গ্লাস, সুন্নতি প্লেট, সুন্নতি সব নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, কত বড় সুন্নতের ফাইবন, সুন্নতের অনুসারী, খুশির খবর। কিন্তু হুজুরের বাসাটা দশতলা বিল্ডিং এর পাঁচতলায়, দশতলা বিল্ডিং এর পাঁচতলায় এক সুন্দর এক মনোরম ফ্ল্যাট, যেটার ভিতরে দুনিয়ার বিভিন্ন রকমের মানে ফার্নিচার, তারপরে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে সাজানো। তা আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণে কি সুন্দর, কাঁচের গ্লাসে না খেয়ে কাঠের গ্লাসে খাচ্ছি, কাঠের প্লেটে খাচ্ছি, কি সুন্নতের আত্মাবা, সুন্নতের অনুসরণ। তা আমার রাসূল যেরকম ঘরে ছিলেন ওই রকম ঘরে থাকা কি সুন্নত না? কি বলেন? আমার রাসূল কি এরকম এই দশতলা বাড়ির এইরকম আলিশান ফ্ল্যাটের ভিতরে আমার রাসূল ছিলেন কিনা? এই জায়গায় কি সুন্নত লাগে না? বিশাল বিশাল সম্পদের পাহাড় গড়তেছি ঢাকা শহরে, এখানে সুন্নত লাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন ফিদ দুনিয়াকা আনকা গরীব আও আবিরু সাবিল, দুনিয়ার মধ্যে এমন হয়ে যাও কান্নাকা গরীবুন, যেন তুমি একজন প্রবাসী, তুমি একজন বিদেশি, এখানে তোমার বাড়ি না, তুমি দূরে তোমার আরেক জায়গায় বাড়ি, সেই বাড়ির দিকে গন্তব্যের দিকে তুমি রওনা দিয়েছ, রাত্রে কোনো এক জায়গায় তুমি বিশ্রাম নিতে গিয়েছ, ওই বিশ্রাম নিতে গিয়ে ওই মুসাফির ওই পথিক যেমন সামান্য কিছু গ্রহণ করে কোন রকম রাত্রিটা কাটায়, তুমি রওনা দিয়েছ তোমার মূল বাড়ি জান্নাতের দিকে, তুমি ওই জায়গায় শুধু একটু বিশ্রামের জন্য দুনিয়ার মধ্যে আসো, দুনিয়াটাকে তুমি এভাবে গ্রহণ করো, দুনিয়াটাকে তুমি স্থায়ী জায়গার মতো গ্রহণ করিও না। আম্মা জান আয়েশা একদিন তার বোনের ছেলে আব্দুল উরওয়া ইবনে জুবাইরের কাছে বর্ণনা দিচ্ছিলেন, ইয়া ইবনা উখতি, ও আমার বোনের ছেলে বাগিনা, শোনো, রাইনা হেলালান সুম্মা হেলালান, আমরা এক চাঁদের পরে এক নতুন চাঁদের পরে আরেক নতুন চাঁদ দেখেছি, এক নতুন চাঁদের পরে আরেক নতুন চাঁদ, সালাসাতু আহিল্লাতিন ফি শাহরাইনে, দুই মাসে তিন নতুন চাঁদ দেখেছি আমরা। ওয়ামা উকিদা ফি আবিয়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, এই তিন চাঁদের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কোন ঘরের ভিতরে আগুন জ্বলে নাই। তিন ছাপ, তিনটা নতুন ছাপ দেখেছি একাধারে একটার পর একটা। এই তিন নতুন ছাপ দেখছি আল্লাহ রসুলের, এক স্ত্রীর ঘরেও আগুন জ্বলে নাই। কার বর্ণনা? আম্মা জানা আশার বর্ণনা। উরওয়া ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে আপনারা ওই সময়ে কিভাবে জীবন যাপন করেছেন? তিন চাঁদ পর্যন্ত কোনো আগুন জ্বলল না, আপনাদের একটা ঘরেও আগুন জ্বলে নাই, এই মাসগুলোতে সময়গুলোতে আপনারা কেমনে বেঁচে ছিলেন? আম্মা জানা আয়েশা বলেন, আল আসওয়াদান, দুইটা কালো জিনিস খেয়ে খেয়ে আমরা জীবন ধারণ করেছি, একটা হলো আত্মামার আর একটা হলো আলমা, একটা হলো খেজুর আর একটা হলো পানি। এই দুই কালো জিনিস খেজুর আর পানি খেয়ে খেয়ে এই তিন ছাঁদ অতিবাহিত করেছি। এটাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কি বলেন? এটাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। এখন ওই জায়গায় আখলাক আছে, এই জায়গায় আমি দেখবেন বাংলাদেশের যত বড় বড় আল্লাহর ওলির দাবিদার, বিশাল আল্লাহর ওলির দাবিদার, নিজেদেরকে ওলি ঘোষণা দিয়ে দিচ্ছি, আমি একজন আল্লাহর ওলি হয়ে গেছি, আমি হলাম ট্রেনের ইঞ্জিন, আপনারা সব কি খালি বগি, কিচ্ছু নাই আপনাদের ভিতরে, যা কিছু আছে কোথায় আছে? আমার ভিতরে আছে, সবাই আমার ধরেন, শক্ত করে শক্ত করে ঘিরা দেন। কি দিয়ে ঘিরা দিবেন? পাগড়ি দিয়ে, রশি দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে আমার সাথে আটকাই দেন। কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাতের দিকে রওনা দিয়ে দিব, আপনাদের সবাইকে নিয়ে জান্নাতে চলে যাব। কি সুবহানাল্লাহ কয় না, নাউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের শ্রোতা অনেক জ্ঞানী শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে এলেম আরো বাড়াই দিক, কারণ আমাদের দেশের অধিকাংশ শ্রোতা জ্ঞান জ্ঞান থাকে না, আক্কেল তার বাঙ্গা থাকে, আক্কেল না থাকলে কি হয় ওইটা আর বললাম না। এইরকম শ্রোতা হুজুরে কয়, আমি তো মাফাতে আমার স্বামী, মুরিদে কয় কি কয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখো আমাদের হুজুর মাফাতে বারে পর্যন্ত বিয়ে করে ফেলছে। অথচ শ্রোতার দরকার ছিল হুজুরের কি করা, জুতা দিয়ে ফিটানো, জুতা দিয়ে না ফিটাই শ্রোতা কয় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই ব্যাককলকে, ওই বেয়াদবকে জিজ্ঞাসা করা দরকার ছিল, ফাতেমা তোমার মা মারে আবার বিয়ে করলা কেন? কইতেছে মা ফাতেমা, আবার কয় মা ফাতেমারে বিয়েও করছে, তোর মারে বিয়ে করছে কেন বেড়া? এটা জিজ্ঞেস করা দরকার ছিল না? মারে কোনো পাগলে বিয়ে করে নাকি? নাউযুবিল্লাহ, মানে শ্রোতাদের আকল জ্ঞান বলতে কিছু নাই, যা শুনে যা কয় সুবহানাল্লাহ। হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, কানতে কানতে শেষ শ্রোতা, আল্লাহ আকবার, দেখো হরিণের ডোমিরে চিনছে আমি চিনি নাই, এত ডা মিথ্যা কথা, মিথ্যা কথা বয়ান করে আর সবাই কয় সুবহানাল্লাহ, সবাই কয় আল্লাহ আকবার। আমার ভাইরা এবং বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ খালি ওই দুই একটা আমলের মধ্যে না, আখলাকটা চরিত্রটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সাজাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গান বাজনা শুনছেন কিনা বলেন দেখি? না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা তবলা ছিল বলেন তো দেখি? না। কয়টা ছিল? না। ডোল কয়টা ছিল? না। কি বলে, ডোলও ছিল না, তবলাও ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানের মজলিসে যাইতেন কিনা? না। নাচের মজলিসে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হলো গান বাজনা থেকে দূরে থাকা। গান বাজনা যেখানে যত দূর পর্যন্ত শোনা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের ভিতরে আঙ্গুল ঢুকাই রাখতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন কোন এক জায়গায় রওনা দিছেন, দূরের থেকে কোন এক জায়গা থেকে গান বাজনার আওয়াজ আসতেছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, আঙ্গুলটা ঢুকাই দিয়ে এদিক থেকে অন্য দিকে চলে যাচ্ছেন। অনেক দূর গেলেন, যাওয়ার পরে নাফে রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আতাসমাউ ইয়া নাফে, ও নাফে আর কি কোনো গানের আওয়াজ শোনা যায় নাকি? নাফে রাহমাহুল্লাহ বললেন, এখন আর শোনা যাচ্ছে না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানের ভিতর থেকে আঙ্গুলটা খুললেন, খোলার পরে বললেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কোনো এক জায়গায় যাচ্ছিলাম, অনেক দূর দূরান্ত থেকে গান বাজনার আওয়াজ শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়েছেন। আজকে আমি যেরকম করেছি, হাকাযা ইয়াসনাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঠিক একই রকম করেছিলেন। আল্লাহু আকবার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরের থেকে গান বাজনা শুনলেও কানের ভিতরে আঙ্গুল ঢুকাই রাখতেন। আজকে দেখা যায় আমাদের সমাজে সুন্নি পরিচয় দিয়ে, আহলে সুন্নত পরিচয় দিয়ে, নবীর আশেক পরিচয় দিয়ে ঢোল বাজায়, তবলা বাজায়, গান গায়। কেমন সুন্নতের অনুসারী, কেমন রাসুলের আশেক, যেই রাসুল গান বাজনা শুনলে কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিতেন, আর এই আশেকের রাসুল ঢোল তবলা লয়ে গান বাজনা করে, আবার রাসুলের আশেকও দাবি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান বাজনা এমন এক জিনিস, আল গানা ইউমবিতুন নিফাকু ফিল কলবে কামা ইউমবিতুল মাউ যারআ, ফসলের মধ্যে পানি দিলে যেমন ওই ফসলটা, ওই গাছটা যেমন সুন্দর হয়ে গজায় উঠে, যে অন্তরের ভিতরে গান বাজনা ঢুকে ওই অন্তরের ভিতরে মুনাফিকিটা ওইভাবে গজায় উঠে। গান বাজনা করে আবার কয় গান বাজনা হারাম কই পাইছো, চ্যালেঞ্জ ওদে, কয় গান বাজনার হারাম এটা কোথায় আছে, কোথায় আছে যদি তুমি বুঝতা, তাহলে তো আল্লাহ তোমারই কপালে এই বদনসিব এই গোমরাহি রাখতো না। কারণ যেই জিনিস আজ পর্যন্ত পৃথিবীর একজন আলেমও বলেন নাই গান বাজনা হালাল, যুগে যুগে 1400 বছর ধরে সকল ওলামায়ে কেরামের মত হলো এটা স্পষ্টরূপে হারাম, কবিরা গুনাহ, অথচ এটাকে জায়েজ বানিয়ে ফেলতেছে, আবার রাসুলের আশেকেরও দাবিদার অসংখ্য, আবার রাসুলের শানেও গান গায়, তবলা বাজায়, ঢোল বাজায়। আখলাকটা রাসুল সাল্লাল্লাহু আলাইহির সাথে মিলে নাই। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহির সাল্লাম দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন? সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন? সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম নবী রাসুলেরা দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন? বর্তমানে বাংলাদেশে দাড়িবিহীন আল্লাহর ওলিও পাওয়া যায়, দাড়িবিহীন আল্লাহর ওলিও বাংলাদেশে আছে, দাড়িবিহীন আশেকের রাসূলও আছে, দাড়িবিহীন আহলে সুন্নতও আছে, আছে না? এই কেমন আহলে সুন্নত, কেমন আশেকের রাসূল, কেমন আল্লাহর ওলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটার সাথে তার চেহারাটাও মিলে নাই, অথচ রাসুলের আশেকের দাবিদার। এবং লক্ষ লক্ষ মানুষ এরকম মানুষের পিছে ঘুরেও, সবচেয়ে আজব হলো যে দাড়ি নাই, টুপি নাই, স্বাভাবিক এই জিনিসগুলো নাই, তাদের পিছেও লক্ষ লক্ষ মানুষ ঘুরতে থাকে দেখা যায়। আল্লাহ পাক যদি কারো কপালে হেদায়েত না রাখে, সে দুয়ে দুয়ে চার বুঝে না, দুয়ে দুয়ে পাঁচ বুঝে। দেখবেন অনেক সোজা অঙ্ক, দুই যোগ দুই সমান সমান, কিন্তু হে কয় পাঁচ, তখন অবাক লাগে, কিরে এই লোকটা এই জিনিসটাও বুঝে না, এই লোকটা এই সোজা জিনিস সোজা বাংলাটাও বুঝে না, দুই দুই স্যার হে কয় পাঁচ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালে হেদায়েত। দেখবেন কত মানুষ হুজুরের কাছে বিপদ থেকে বাঁচার জন্য দৌড়ায়, হুজুরের কাছে গেছে, কি হয়েছে, এই তোমার কি হয়েছে, আমার অসুখ হুজুর, একটু আমের অসুখ, অসুখটা ভালো করে দেন হুজুর, আমার ছেলেটার অসুখ ও একটু ভালো করে দেন। ওই হুজুরের অসুখ হইলে হুজুর অ্যাপোলো হসপিটালে, ইউনাইটেড হসপিটালে, বড় বড় সিঙ্গাপুর, থাইল্যান্ড ওসব দেশে যায় হুজুরের চিকিৎসা করে। আর এই ব্যাগ কল গেছে হুজুরের কাছে অসুখ ভালো করার জন্য। হুজুর নিজের অসুখ নিজে ভালো করতে পারে না, বরং হুজুরের এই পেট কোন মানুষকে চায় যে আমার পেটটা এত বড় থাকুক। পেট বড় থাকা কি ভালো লক্ষণ? খুবই খারাপ লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত, নবী সাল্লাম মেরাজ রাত্রিতে দেখে আসছেন সুদখোরদের বিশাল বিশাল পেট, এদের পেটের ভিতরে সাপ বিচ্ছু ডুবতেছে বাহির হইতেছে, ডুবতেছে বাহির হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিব্রাইল, এরা কারা? জিব্রাইল হাওলা আকলা তোর রেবা, এরা সব সুদখোর, এগুলো সুদ খায় তো দুনিয়াতে, এই জন্য আল্লাহ পাক এদের পেট বড় করে দিছেন, এটা জাহান্নামীদের লক্ষণ। এখন শুনেন, আমার পেট যদি বড় হয় বা আপনার পেট বড় হয়, আমরা চেষ্টা করি এটাকে কেমনে ছোট করা যায়। এখন যিনি নিজের পেটটা নিজে ছোট করতে পারেন না, উনি আপনাকে আমাকে কি দিতে পারে? কোন কিছু দেওয়ার ক্ষমতা আছে? যিনি নিজের অসুখ নিজে ভালো করতে পারে না, তিনি আমার আপনার অসুখ ভালো করার ক্ষমতা আছে? যিনি নিজে হালাল রিজিক খাওয়ার যোগ্যতা নাই, মানুষের থেকে হারাম রিজিক খায়, উনি আবার আপনার রিজিক দে কেমনে? হে তো নিজের রে হালাল রিজিক খাওয়ার যোগ্যতা নাই, হে মানুষের নজর খায়, মান্নত খায়, হারাম রিজিক খায়, হারাম পদ্ধতিতে বাতিল পদ্ধতিতে সম্পদ উপার্জন করে, কিন্তু মানুষ যা তার কাছে হুজুর অভাবে কষ্ট করতেছি, আমার অভাবটা একটু দূর করে দেন। আবার দেখবেন যেই মানুষ নিজের সাদা চুল কালো করতে পারে না, কোন মানুষ চায় যে আমার চুল দাড়ি সব সাদা হয়ে যাক? চায়। আপনারা পছন্দ করেন যে আল্লাহ আমার চুল দাড়িটা তাড়াতাড়ি সাদা বানাই দাও, কেউ দোয়া করতে কোনোদিন শুনছেন? বরং দেখবেন বাংলাদেশে চুল দাড়ি সাদা হয়েছে, কালো কলম দিয়ে দিয়ে কালো বানায়, খালি লুকায়, খালি লুকায়। আমরা বলি যে ভাই কালো জিনিস দেওয়া হারাম, এটা দেওয়া যাবে না। কয় শুনেন, আপনার বাবি কইছে একটু কয়দিন কালো লাগা রাখতে। তাহলে আপনার চুল দাড়ি যেগুলো সাদা হয়ে গেছে এগুলাকে কালো করতে পারে না বা কালো রাখার পাওয়ার নাই, সেই মানুষ আপনাকে অনুমুখকে তমুখকে আমরা কি দিতে পারি? দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দেখবেন কত মানুষ সেদিকে দৌড়াইতেছে হুজুরের কাছে, হুজুর এটা করেন, হুজুর এটা দেন, হুজুর এটা দেন। হুজুরের নিজের কাজ নিজে করার ক্ষমতা নাই, নিজের কালো দাড়ি ধরে রাখতে পারে নাই, সাদা হয়ে গেছে, হুজুরের কথা শুনে নাই, হুজুরের যৌবন ধরে রাখতে চাইছে, হুজুরের যৌবন হুজুরের ধরে রাখতে পারে নাই, এমনকি শেষ পর্যন্ত হুজুরের মৃত্যুটাও হুজুর ঠেকাইতে পারে নাই, মারি গেছে হুজুর। মরে যাওয়ার পরেও দেখবেন কত বেআকল কবরের কাছে যায় যে হুজুরের কাছে সাথ। এরকম এরকম পাগল আছেন এই বাংলাদেশে? দেখবেন দুনিয়া থেকে চলে গেছেন, উনি মারা গেছেন, উনার এখন আর কিছু করার পাওয়ার নাই, ক্ষমতা নাই, এখন আমরা উনার জন্য দোয়া করতে পারি, উনার কিছু করার ক্ষমতা, তারপরেও দেখবেন মানুষ যায় উনার কাছে ওসা। তো উনি যদি দেওয়ার ক্ষমতা হইতো তো উনি মরল কেন, মারা গেল কেন? উনার মৃত্যুটাও তো উনি ঠেকাইতে পারত। তাই যিনি মৃত্যুর কাছে অসহায়, যিনি মৃত্যুর কাছে আর কোনো কিছু করার পাওয়ার নাই, তিনি কাউকে কিছু দেওয়ারও ক্ষমতা এই এটা সোজা অঙ্ক না, এটা দুইয়ে দুইয়ে ছাই। দেখবেন অনেক মানুষের বুঝাইবেন কনা এটা দুইয়ে দুইয়ে পাঁচ, কনা হে মরে গেলে কি উভয়ের ক্ষমতা আছে? মরে গেলে অসুবিধা নাই, এখনো তার পাওয়ার আছে, মরে গেছে পাওয়ার আরো বাড়ি গেছে, মরে যাওয়ার পরে নাকি পাওয়ার আরো বাড়ি যায়। তাহলে এই লোকের কপালে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাখেন। সর্বশেষ আমার ভাইয়েরা এবং বোনেরা, আমি যেটা বলে শেষ করব, আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত শায়খ, আমাদের সম্মানিত আলোচক, আমরা সকলের পরিচিত শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফেজাহুল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি, কে সকলে আমিনও বলবেন না? জি, শায়খ এসে গেছেন ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন। সর্বশেষ আমি যেটা বলবো সেটা হলো, আমার মা ও বোনেরা খেয়াল রাখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নার কথা, যে আদর্শের কথা আমরা আলোচনা করেছি, আখলাকের কথা আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি গুরুত্বপূর্ণ একটা আখলাক হলো তার স্ত্রীরা তার মেয়েরা পর্দাশীল ছিলেন কি ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরা সবার কাছে মুখ দেখায় দেখে ঘুরে বেড়াইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীরা মানুষের সাথে আলাপ করতেন, এই অমুক সাহাবী কেমন আছো, এই অমুক ভাইয়া কেমন আছেন, এই অমুক কেমন আছেন আলাপ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর স্ত্রীদের আখলাক ছিল তারা পরিপূর্ণ হেজাবের বিধান পর্দার বিধান পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি এর মেয়েরা পর্দার বিধান হেজাবের বিধান পালন করতেন এবং তাদের হেজাব ছিল পরিপূর্ণ হেজাব, মুখমণ্ডলও তাদের হেজাবের আওতাভুক্ত ছিল, মুখ খুলে খুলে তারা ঘুরে বেড়ান নাই। বরং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি যখন সেই বনু মুস্তালিকের ঘটনায় যখন একাকী রয়ে গেছেন রাস্তায়, যখন সফওয়ান ইবনে মুআত্তাল সুলামী রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে উঠলেন, তখন তিনি ঘুম থেকে জাগলেন। জাগার পরে তিনি বলতেছেন, ফাখামারতু ওয়াজহি বিজালবাবি, সাথে সাথে আমি আমার চেহারাকে মুখমণ্ডলকে আমার চাদর দিয়ে ঢেকে ফেলছি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি এর স্ত্রীরা সবসময় মুখমণ্ডল ঢেকে পরিপূর্ণ হেজাব পালন করতেন, তারা তাদের কোনো জিনাত সৌন্দর্য বাহিরে প্রদর্শন করতেন না। মুখমণ্ডল অন্যতম জিনাত। আমরা পাত্রী দেখতে গেলে কোনটা দেখি, খালি মুখই তো দেখি, পাত্রী দেখতে গেলে মুখ দেখি না। তাহলে মুখমণ্ডল একজন নারীর জন্য একটা বড় জিনাত, সৌন্দর্যের মাধ্যম, সৌন্দর্যের একটা উপকরণ। এই জন্য মুখমণ্ডল ঢেকে পরিপূর্ণ জিনাত ঢেকে তাকে হেজাব পালন করা, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের আখলাক। আমার মা বোনদেরকে সর্বশেষ বলবো যে আমরা জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব, পাশাপাশি আমরা এই হেজাবের বিধান পর্দার বিধান পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমার মা বোনদেরকে তৌফিক দান করুন।